السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি সর্বাগ্রে আমাদের প্রাণ প্রিয় রব আল্লাহ জাল্লা শানহুর হামদ ও শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত মানব রূপে সৃষ্টি করে এই দিনহীনতার যুগে সেই ইসলামকে ধারণ করে থাকার তৌফিক দান করেছেন, যে ইসলাম দুনিয়া আখিরাতের তাবৎ সুখ সফলতা ও সৌভাগ্যের একমাত্র পরশমণি। তাই অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান রবের কালিমাতুর শুকুর আদায় করতে সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা সকলেই জানি আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন ঘটবে না। একইভাবে তার উম্মত সর্বশেষ উম্মত এবং তার আনিত শরিয়াত সর্বশেষ শরিয়াত। কিয়ামত অবধি যার পরে আর কোন নতুন উম্মত ও নতুন শরিয়াতের আবির্ভাব ঘটবে না। কিন্তু এই শেষ নবী, শেষ উম্মত ও শেষ শরিয়াতের মাঝে যে বৈশিষ্ট্যগত ব্যবধান রয়ে গেছে তা হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু দুনিয়ায় রয়ে গেছে তার উম্মত ও তার শরিয়াত, যা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বহাল থাকা অনিবার্য। এমত অবস্থায় সহসাই প্রশ্ন হয়, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়াতি জীবনে তার উম্মতের মাঝে তার শরিয়াত প্রতিষ্ঠার যে সকল মিশন বাস্তবায়ন করে গেছেন, তার অবর্তমানে তার উম্মতের প্রতি নতুন প্রজন্মের মাঝে শরিয়াত প্রতিষ্ঠার সে সকল মিশন পরিচালনার বিশেষ দায়িত্বশীল কারা? এক্ষেত্রে কারা হলেন রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব ও ওয়ারিস? কারণ ওয়ারিস ছাড়া মিরাসের সংরক্ষণ ও সদ্ব্যবহার কঠিন। এই মৌলিক প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস। আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইলিম অধ্যায়। বন্ধুগণ, যেহেতু তার আল্লাহ পাকের অপার ফজল ও করমে আমাকেও তার রসুলের একজন ওয়ারিস হিসেবে কবুল করেছেন, সেই হেতু তার রেখে যাওয়া মহান শরিয়াত প্রতিষ্ঠার মিশন সমূহে সাধ্যমতো ভূমিকা রাখতে আমি বিশেষভাবে দায়বদ্ধ। এ পর্যায়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মাঝে শরিয়াত প্রতিষ্ঠার যে সকল বুনিয়াদী মিশন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের দায়িত্ব আমাদের হাতে ছেড়ে গেছেন, তার মধ্য হতে এক অন্যতম মিশন হচ্ছে তাবলিগু শরিয়াহ ও বায়ানুহা, তথা দাওয়াত ও তালিম মারফাত তার আনিত শরিয়াত উম্মতের কাছে পৌঁছে দেওয়া যথার্থ বিশ্লেষণ সহকারে। এ মর্মে আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রাসূল হে আপনি পৌঁছে দিন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে আপনার রবের পক্ষ হতে। সূরা মায়েদা আয়াত নম্বর 67। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি আপনার প্রতি কুরআন নাজিল করেছি যাতে আপনি মানুষের জন্য বিশ্লেষণ সহকারে বয়ান করে দেন তার প্রতি অবতারিত ওহীকে, যাতে তারাও চিন্তা ভাবনা করতে পারে। এই দুই আয়াত থেকে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট ছিলেন তার উপরে অবতারিত ওহীকে পৌঁছে দিতে, সাথে সাথে তার বিশ্লেষণ উম্মতের সামনে পেশ করতে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন সুন্নাহের বাণী কিয়ামত পর্যন্ত আগত সমগ্র মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তার সমগ্র উম্মতকে নির্দেশ দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তোমরা আমার পক্ষ হতে একটি কথা হলেও পৌঁছে দাও। সহিহ বুখারী। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ সমগ্র উম্মতকে দান করেছেন, কি কারণে? কারণ আমাদের নবী বিশ্বজনীন নবী, তিনি বিশ্বজনীন নবী হওয়ায় কিয়ামত পর্যন্ত আগত সমগ্র বিশ্ববাসীর কাছে তার রিসালত পৌঁছে দেওয়া জরুরি। অথচ ইহা সরাসরি রসুল মারফাত অথবা সীমিত লোকের প্রচেষ্টায় সম্ভব না, তাই রসুলের উক্ত নির্দেশ মোতাবেক তার উম্মতের প্রতিটি সদস্য নিজ নিজ সহি ইলিম ও সামর্থ্য মোতাবেক শরিয়াত পৌঁছানোর মহান কার্যে শরীক হওয়া জরুরি। তবে কুরআন সুন্নাহ বিশেষজ্ঞ ওলামায়ে দ্বীনের এলমি সামর্থ্য বেশি হওয়ায় এবং তারা রসুলের এলমি মিরাসের ওয়ারিস হওয়ায় শরিয়া বয়ানের প্রধান দায়িত্ব আল্লাহ তাদের উপরে ন্যস্ত করেছেন। যথা আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিতাকাল লাযীনা উতুল কিতাবা লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা, অর্থাৎ স্মরণ করো যখন আল্লাহ কিতাবের ইলিমধারীদেরকে থেকে অঙ্গীকার গ্রহণ করলেন যে তোমরা অবশ্যই উহাকে মানুষের জন্য বয়ান করে দেবে এবং উহাকে গোপন করবে না। সূরা আলে ইমরান 187 নম্বর আয়াত। আল্লাহর কিতাব বিশেষজ্ঞ উলামা সমাজ আল্লাহর এ অঙ্গীকার পূরণে অবহেলা করলে উম্মতের মাঝে চরম দিনই বিভ্রান্তি সৃষ্টি হওয়া অনিবার্য। তাই এ অঙ্গীকার ভঙ্গকারী আলেমদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন কঠিন শাস্তি, যথা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ইয়ালআনুহুমুল লাঈনুন, অর্থাৎ নিশ্চয় যারা গোপন করবে আল্লাহর অবতারিত প্রমাণসমূহ এবং হেদায়েত উহা মানুষের জন্য কিতাবের মধ্যে বর্ণনা করে দেওয়ার পরেও তাদের প্রতি আল্লাহ পাক লানত করেন, তাদের প্রতি আরো লানত করে বহু লানতকারীগণ। সূরা বাকারা 159 নম্বর আয়াত। তাই আল্লাহর গৃহীত অঙ্গীকার পূরণার্থে আমার ক্ষুদ্র ইসলামী দাওয়াত ও তালিমী মিশনে এখন থেকে একটি নিয়মিত সাপ্তাহিক বয়ান সংযোজন করতে থাকবো ইনশাআল্লাহ, যা আল্লাহ চাইলে আপনারা ইন্টারনেট সহ বিভিন্ন মিডিয়া যোগে শুনতে পারবেন। বন্ধুগণ, আমি আপনাদের জন্য যে সাপ্তাহিক দাওয়াত ও তালিমি বয়ান পেশ করতে ইচ্ছুক তা নিঃসন্দেহে আমাদের সমাজে প্রচলিত গদবাধা ওয়াজ নসিহাতের অংশ না, বরং এ বয়ান হবে একদিকে কোরআন সুন্নাহের যথার্থ দালায়ে সমৃদ্ধ, অপরদিকে উহার আলোচ্য বিষয়গুলো হবে সমকালীন ইসলাম ও মুসলিম উম্মা পতন ছেড়ে উম্মত উত্থানের দিকে এবং বিভ্রান্তি ছেড়ে সিরাতে মুস্তাকিমের দিকে যুগপথ নির্দেশনা সম্বলিত। এতটা সত্ত্বেও আপনারা জেনে নেওয়া দরকার আমার দ্বীনী আদর্শ ও নৈতিক পরিচয়, কারণ হেদায়েত ও হাক্কানিয়াতের দাবিদার বহু লোক যুগে যুগে গুমরাহি ও বাতিলের নেতৃত্বে ছিল, আছে ও থাকবে। সুতরাং শুনে রাখুন, আমার দিনই পরিচয় হলো আমি একজন মুসলিম, একমাত্র আল্লাহ আমার রব ও ইলাহ, একমাত্র কোরআন সুন্নাহ আমার জীবনের সর্বোচ্চ, সার্বভৌম ও সর্বাত্মক জীবন বিধান, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের সর্বোচ্চ, সার্বভৌম ও সর্বাত্মক ইমাম, মুর্শিদ ও মুরব্বী, আর খুলাফায়ে রাশিদিন তথা সাইয়্যিদুনা আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ স্বর্ণমানব সাহাবায়ে কেরাম হলেন আমার দীনি পথের সর্বাধিক আস্থাভাজন, অন্তরঙ্গ ও নিকটবর্তী সহযাত্রী। ইহাই আমার দীনি পরিচয়, এর বাইরে আমার আর কোন দীনি পরিচয় নেই। পরিচয়খানি গুরুত্বের কারণে আবারও শুনুন। আমি একজন মুসলিম, একমাত্র আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব ও ইলা, একমাত্র কুরআন সুন্নাহ আমার জীবনের সর্বোচ্চ, সার্বভৌম ও সর্বাত্মক জীবন বিধান, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের সর্বোচ্চ, সার্বভৌম ও সর্বাত্মক ইমাম, মুর্শিদ ও মুরব্বী, আর খুলাফায়ে রাশিদিন তথা সাইয়্যিদুনা আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ স্বর্ণমানব সাহাবায়ে কেরাম হলেন আমার দীনি পথে সর্বাধিক আস্থাভাজন, অন্তরঙ্গ ও নিকটবর্তী সহযাত্রী। ইহাই আমার দীনি পরিচয়, এর বাইরে আমার আর কোন দীনি পরিচয় নেই। পরিচয়খানি সংক্ষিপ্ত হলেও উহার প্রতিটি শব্দের অন্তরালে রয়েছে সুবিশাল ব্যাখ্যা, তাৎপর্য ও বহুমাত্রিক দাবিসমূহ, যার দলিল সমৃদ্ধ বিশ্লেষণ সামনে পর্যায়ক্রমে আসতে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, পূর্বোক্ত ভূমিকার পরে আজকের এই উদ্বোধনী বয়ানে যে বিষয়ে আলোকপাত করতে চাই তা হল আল্লাহর অস্তিত্বের প্রমাণ। কারণ আমাদের জীবন মরণ, আমাদের সকল দিনই কর্মকাণ্ড, যাবতীয় দাওয়াত তালিম সব কিছুই একমাত্র আল্লাহকে কেন্দ্র করে। এজন্য আমাদের সব কিছুর মূল যে আল্লাহ, সেই আল্লাহর ব্যাপারে আমাদের বিশ্বাস দৃঢ় হওয়া দরকার। যদি নাকি মূল না থাকে তাহলে তার শাখা প্রশাখার কোনো মূল্য নেই। কোনো ঘরের যদি নাকি ভিত্তি না থাকে তাহলে সে ঘর টিকে থাকতে পারে না। এজন্য প্রমাণ সহকারে আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে আমাদেরকে জানতে হবে, দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এই প্রমাণ জানার ফলে যারা আল্লাহ পাকের অস্তিত্বকে অস্বীকার করে তাদের জন্য আল্লাহ পাকের প্রতি ঈমান আনার পথ সুগম হবে, আর যারা আমরা আল্লাহ পাকের প্রতি এমনিতেই বিশ্বাসী তাদের এই বিশ্বাস আরো জোরদার হবে। তার কারণ প্রমাণহীন বিশ্বাস করা আর প্রমাণ সহ বিশ্বাস করা, এই দুই বিশ্বাসের মাঝে পার্থক্য রয়েছে। প্রমাণহীন বিশ্বাস, এটা পাল্টা অন্য কোন প্রমাণ দ্বারা এটাকে টলানো যেতে পারে, কিন্তু যদি নাকি অনার এবং দৃঢ় নিশ্চিত প্রমাণে প্রমাণিত কোন আকীদা বিশ্বাস, এটা টলানো সম্ভব হয় না। এজন্য আল্লাহ পাকের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস স্থাপনের জন্য এবং এটাকে মজবুত করার জন্য সর্বাত্মক রূপে আল্লাহ পাকের অস্তিত্বের প্রমাণ সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা দরকার। যেন কোন নাস্তিক আল্লাহ পাকের অস্তিত্বকে চ্যালেঞ্জ করলে আমরা বোকা না বনে যাই, আমরা যেন তার ভঙ্গুর এবং খোড়া অজুহাতকে আমাদের যে দৃঢ় মজবুত দলিল রয়েছে তার মাধ্যমে বানচাল করে দিতে পারি। এভাবে যেন তার নাস্তিক্যবাদকে পরাস্ত করে আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতের অস্তিত্বকে আমরা প্রমাণ করতে পারি। তবে আল্লাহ পাকের অস্তিত্বের প্রমাণ জানার আগে আগে ভূমিকা স্বরূপ, পটভূমি স্বরূপ দুটি বিষয় সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। এ দুটি বিষয় শুধুমাত্র আল্লাহ পাকের অস্তিত্বের সাথে সম্পর্কিত না, বরং ইসলামের যে কোনো বিষয়ে আমি জানতে বুঝতে যাই না কেন সেখানেই এ দুটি বিষয়ে আমার ধারণা থাকতে হবে। দুটি বিষয়ের একটি হল যে ইসলাম অন্যান্য ধর্মের মতো প্রমাণহীন, কল্পনা ভিত্তিক ধর্মের নাম না, বা কোন খোড়া অজুহাত ভিত্তিক, খোড়া প্রমাণ ভিত্তিক ধর্মের নাম না, বরং ইসলামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাকের অস্তিত্ব থেকে নিয়ে ইসলামের প্রতিটি শাখা প্রশাখা সুস্পষ্ট প্রমাণের উপরে সুপ্রতিষ্ঠিত। এটাই হল অন্যান্য ধর্ম থেকে ইসলামের স্বাতন্ত্র এবং ব্যবধান, এটাই হল ইসলামের শ্রেষ্ঠত্বের এক মহাকারণ, এবং এটা ইসলামের সত্যতা অনুধাবনের জন্য সব থেকে বড় সহায়ক। যে দুনিয়াতে যত বাতিল ধর্ম রয়েছে তার কোনো ভিত্তি নেই, আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য কোনো প্রমাণ প্রেরণ করা হয়নি, এবং সুস্থ বিবেক প্রসূত কোনো যুক্তি তার পিছনে নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দান করেছেন, এই ইসলামের প্রতিটি বিষয় দলিল সম্পন্ন, দলিল সমৃদ্ধ। এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আমি আমার রসুলদেরকে প্রেরণ করেছি প্রমাণ সহ। এখানে কোন বিশেষ রসুলের কথা বলেননি, বরং সকল রসুলের ব্যাপারে বলেছেন যে আমি আমার সকল রসুলদেরকে প্রেরণ করেছি সুস্পষ্ট প্রমাণ সহ। এর দ্বারা বোঝা গেল প্রত্যেক যুগে যুগে যে সকল নবীদের আগমন হয়েছিল তারা যে দাওয়াত, তারা যে শরিয়াত এনেছিলেন সেটা সুস্পষ্ট দৃঢ় প্রমাণের উপরে নির্ভরশীল ছিল। এজন্য আমাদের কর্তব্য হবে যতদূর সম্ভব ইসলামকে প্রমাণ সহকারে জানা। এই প্রমাণের ভিত্তিতেই আমরা পার্থক্য করতে পারব যে কোনটা প্রকৃত পক্ষে হেদায়েত আর কোনটা গুমরাহী। হেদায়েতের নামে বহু গুমরাহী দুনিয়াতে রয়েছে, এর ভিতরে পার্থক্য করার একমাত্র পথ হল আল্লাহর পক্ষ হতে যে সকল প্রমাণ আমাদের কাছে এসেছে, এই সকল প্রমাণ এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মতভেদের ক্ষেত্রে সিদ্ধান্ত উপনীত হতে পারব যে প্রকৃত হক কোনটা, কোনটা বাতিল, কোনটা হক, কোনটা ঠিক, কোনটা বেঠিক। এই হল এক বিষয়। দ্বিতীয় কথা হল যে প্রমাণ উপলব্ধি করতে গেলে আল্লাহ পাক আমাদেরকে যে বিশেষ একটা মাধ্যম দান করেছেন, প্রমাণ তো সকলে বুঝতে পারে না, পাগলে তো আর প্রমাণ বুঝতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেমন একদিকে আমাদেরকে প্রমাণ দান করেছেন তেমনি ভাবে এই প্রমাণ উপলব্ধি করারও একটা যোগ্যতা, একটা ক্ষমতা দান করেছেন। সেই ক্ষমতার নাম হল আকল, বুদ্ধি, বিবেক। মানুষের দেহের মধ্যে আল্লাহ পাকের যত অঙ্গ প্রত্যঙ্গ এবং যত শক্তি রয়েছে এই বিবেক আকল এটাই হচ্ছে সব থেকে বেশি দামি, শক্তিশালী। আল্লাহ পাকের পক্ষ থেকে যত প্রমাণ আছে এটা সহ দুনিয়ার কোনো কিছু আকল ছাড়া করা সম্ভব না। এই আধুনিক যুগে যত আবিষ্কার হচ্ছে এ সব কিছু আকলের ভিত্তিতেই গবেষণা চালিয়ে এগুলো উদ্ভাবন করা হচ্ছে। তা আল্লাহ পাকের যে সমস্ত প্রমাণ এগুলো বুঝার জন্য প্রয়োজন আকলের, এজন্য আকলকে কাজে লাগাতে হবে, নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। বুদ্ধিকে যখন নাকি কাজে লাগাবো তখনই আল্লাহ পাকের প্রমাণ উপলব্ধি করা যাবে, তখনই হেদায়েতের পথ পাওয়া যাবে। হেদায়েত পাওয়ার জন্য আকলকে কাজে লাগানো জরুরি। এজন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টি এবং দিবারাত্রের বিবর্তনের মধ্যে রয়েছে অনেক নিদর্শন আল্লাহ পাকের, কাদের জন্য? লিউলিল আলবাব, যারা জ্ঞানী তাদের জন্য রয়েছে। তাহলে এর ভিতরে যে সকল প্রমাণ রয়েছে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে, আল্লাহ পাকের অস্তিত্বের ব্যাপারে, তার তাওহীদের ব্যাপারে, তার উলুহিয়াতের ব্যাপারে, তার রুবুবিয়াতের ব্যাপারে, যেগুলো নাকি ইসলাম এবং ইমানের গোড়া, এ সকল প্রমাণ পাওয়ার জন্য নিজের জ্ঞান নিজের বিবেককে প্রয়োগ করা জরুরি। যারা জ্ঞানকে কাজে লাগাবে তারাই এই সকল প্রমাণ উপলব্ধি করতে পারবে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কামার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহ ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াকিলুন। আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করেছেন দিবারাত্রকে এবং আরো তোমাদের জন্য তোমাদের সেবায় নিয়োজিত করেছেন চাঁদ সূর্যকে এবং তারকারাজিকে, সব কিছু তোমাদের আল্লাহ পাকের আদেশে তোমাদের সেবায় নিয়োজিত। নিঃসন্দেহে এর মধ্যে রয়েছে বহু নিদর্শন, বহু প্রমাণ। কাদের জন্য? লিকওমি ইয়াকিলুন, যারা আকলওয়ালা, যারা আকলকে কাজে লাগায়, যারা বোঝে তাদের জন্য। সূরা নাহাল 62 নম্বর আয়াত। সুতরাং এই আকলকে যারা নিষ্ক্রিয় করে রাখবে, আকলকে যারা কাজে লাগাবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত গোমরাহি নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া জাআলুর রিজসা আলাল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক গোমরাহি তাদের উপরেই চাপান যারা বোঝে না, যারা বোঝে না। তো বোঝা জরুরি, কিন্তু এখানে একটা কথা স্মরণ রাখতে হবে যে আকলকে কাজে লাগাতে হবে, কিন্তু এই আকলকে কাজে লাগিয়ে হেদায়েত পাওয়া জন্য একটি শর্ত হলো, আল্লাহ পাক আকলকে কাজে লাগানোর যে সীমা, যে নীতি নিয়ম নীতি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেই নিয়ম নীতিতেই আকলকে ব্যবহার করতে হবে, তখনই হেদায়েত পাওয়া সম্ভব হবে। আল্লাহ পাকের নীতির বাইরে গিয়ে এমন স্থানে যদি নাকি আমরা আকলকে ব্যবহার করি, যে স্থানে আকলকে ব্যবহার করা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ, যেখানে আকলের আনুগত্য করা নিষিদ্ধ, সেক্ষেত্রে যদি নাকি আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করে আমরা আকলের সহযোগিতা নিতে চাই, তাহলে সেক্ষেত্রে বিভ্রান্তির শিকার হওয়া অনিবার্য। আল্লাহ পাকের হেদায়তকে উপলব্ধি করার জন্য তার নীতির ভিতরে থেকে, তার হুকুমের ভিতরে থেকে আকলকে কাজে লাগাতে হবে, তাহলে সেই আকল আমাদের জন্য হেদায়ত পাওয়ার কারণ হবে। এই আকল হেদায়ত পাওয়ার কারণ, কিন্তু এর জন্য আরো দুটি অঙ্গ আছে, যে দুটি অঙ্গ আকল চিন্তা ফিকির করার জন্য উপাদান সমৃদ্ধ করে, সাহায্য করে, সহযোগিতা করে। সেই দুটি অঙ্গ হল, একটা হলো চোখ আর একটি হল কান। মানুষ যাই গবেষণা করুক না কেন, গবেষণা করতে গেলে, চিন্তা ফিকির করতে গেলে তার একটি উপাদান জরুরি। উপাদান যদি না থাকে, কেউ কি কানেও শোনে না চোখেও দেখে না, তাহলে চিন্তা করার কিছু আছে? চিন্তা করার কিছু নেই। কেউ যদি নাকি একটা জিনিস দেখে, উদাহরণস্বরূপ কোথাও দেখলো যে ধোঁয়া উঠছে, আশপাশে অনেকগুলো ঘর আছে, শুধু ধোঁয়া দেখা যাচ্ছে আর কোনো কিছু দেখা যাচ্ছে না, তো যখন নাকি ধোঁয়া দেখবে তখন তার যে আকল রয়েছে, বুদ্ধি রয়েছে, এটার মাধ্যমে সে উপলব্ধি করবে যে ওখানে আগুন ধরে গেছে, আগুন আছে। যদি নাকি এখানে চোখ না কাটাতো তাহলে এটা উপলব্ধি করা সম্ভব হতো না। সে হয়তো একটি জায়গায় আছে, আড়াল থেকে কোনো মানুষের শব্দ শুনলো, তো কানে তার সব মানুষের শব্দ আসার কারণে বুঝবে যে নিকটে কোনো মানুষ আছে। যদি এটা না শুনতো তাহলে এই উপলব্ধি আসতো না। এজন্য আমাদের সবসময়ের জন্য সতর্ক হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তিনটি হেদায়েতের দলিল উপলব্ধি করার জন্য তিনটা অঙ্গ, বিশেষ অঙ্গ দান করেছেন। প্রধান হল আকল, আর এর সহযোগী অঙ্গ দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি অঙ্গকে মানুষের জন্য বিশেষ নিয়ামত হিসেবে আল্লাহ পাক কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, যথা ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মাতৃগর্ভ থেকে এমত অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না, অনন্তর আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং অন্তর, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করা মানে এই যে তিন অঙ্গকে আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, এই তিন অঙ্গ আল্লাহ পাকের হেদায়ত লাভের জন্য একে কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে আল্লাহ পাকের হেদায়তকে আহরণ করতে হবে, তাহলে শুকরিয়া আদায় করা হবে। যারা এ শুকরিয়া আদায় করবে না, এই তিন অঙ্গকে নিষ্ক্রিয় করে রাখবে, ফলে আল্লাহ পাকের হেদায়েত থেকে মাহরুম থাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত জাহান্নাম ঘোষণা করেছেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জামিন জাহান্নামকে সৃষ্টি করেছি বহু সংখ্যক দানব এবং মানবের জন্য, কি কারণে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরকে অন্তর দিয়ে বোঝে না। যে বুঝ দ্বারা সে হেদায়েত লাভ করতে পারবে সেই বুঝ সে বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, এবং তাকে দান করেছি চক্ষু দৃষ্টি শক্তি কিন্তু এর দ্বারা সে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এবং তাদেরকে দান করেছি কর্ণ শ্রবণ শক্তি কিন্তু এর দ্বারা হেদায়েতের বাণী শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেন তার থেকেও আরো বেশি অধম, তার কারণ চতুষ্পদ জানোয়ারের তো এই ধরনের শক্তি দেওয়া হয়নি, যার কারণে চতুষ্পদ জানোয়ার যদি না বোঝে না শোনে না দেখে তাহলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু মানুষকে আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য হেদায়ত লাভের জন্য প্রয়োজনীয় অঙ্গ এবং শক্তি আমি দান করেছি কিন্তু এরপরে সেগুলোকে কাজে লাগায় না, বিধায় এদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। এরা চতুষ্পদ জানোয়ার থেকেও বেশি অধম, আর এরাই হল গাফেল। তো এজন্য আমাদের প্রধান কর্তব্য হবে যে আমরা বিভিন্ন ধরনের মতামতের পেয়াসে পড়ি যেন বিভ্রান্ত না হই, বরং হেদায়েত লাভে হেদায়েত বুঝার হক না হক ঠিক বেঠিক উপলব্ধি করার যে ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই ক্ষমতাকে কাজে লাগানো, বিশেষভাবে আকল। এই আকল এটা প্রধান, একে কাজে লাগাতে হবে। আকলকে যারা কাজে লাগাবে না, আকলকে কাজে লাগিয়ে যারা হেদায়েতের দলিল উপলব্ধি করবে না, তারা গুমরাহ হবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন ওয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন, আল্লাহ পাক গুমরাহি নির্ধারণ করেন তাদেরকে গুমরাহ করেন যারা বুঝে না। এই দুটি বিষয় জানার পরে এর আলোকে এর ভিত্তিতে আমরা আল্লাহ পাকের অস্তিত্বের দলিল অন্বেষণ করব। আল্লাহ পাকের দলিল অস্তিত্বের দলিল আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, কিন্তু এই দলিল অনুধাবন করতে গেলে আমাদের আকল খাটাতে হবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের দলিল কি? আল্লাহ পাক যে একজন আছেন তার দলিল কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন, তিনি যে বিদ্যমান, এর পক্ষে কোরআন সুন্নাহে প্রধান তিনটি দলিল পাওয়া যায়, যার মাধ্যমে আমরা এ সিদ্ধান্তে পৌঁছতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যমান আছেন, তিনি সবকিছু স্রষ্টা, তিনি একমাত্র ইলাহ, তিনি যে আছেন। যারা নাস্তিক, যারা আল্লাহ পাকের অস্তিত্বকে অস্বীকার করে, তাদের বিপরীত আল্লাহ পাক আমাদেরকে তার অস্তিত্বের দলিল দান করেছেন। প্রথম দলিল কি? প্রথম দলিল যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন, যেটা আমরা দেখি আমাদের চোখের সামনে অসংখ্য মাখলুক রয়েছে। কোন জিনিস সৃষ্টিকারী ছাড়া, বানানেওয়ালা ছাড়া তৈরি হতে পারে না, এটা দুনিয়ার সকলেই মানে। যারা নাস্তিক, যারা আল্লাহ পাককে অস্বীকার করে, তারাও এ বাস্তবতাকে অস্বীকার করতে পারবে না। কেউ যদি নাকি একটা দেওয়াল দেখে, তাহলে সে তাকে যদি বলা হয় যে এই দেওয়ালটা এমনি এমনি তৈরি হয়ে গেছে, এই দেওয়ালটা কেউ খাড়া করেনি, দুনিয়া কেউ মানবে এটা? কেউ মানবে না। তো সাধারণ একটা দেওয়াল যদি নাকি খাড়াকারী ছাড়া, এটা প্রস্তুতকারী ছাড়া যদি নাকি এটা তৈরি না হতে পারে, তাহলে মাইল কি মাইল লম্বা উঁচু যে পাহাড়গুলো আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন, এটা স্রষ্টা ছাড়া কিভাবে তৈরি হয়? এটা সম্ভব? দুনিয়াতে কোন একটা পুকুর যদি নাকি আমরা কোথাও দেখি, আর কেউ যদি বলে এই পুকুরটাই এমনি এমনি কেটে গেছে, এমনি এমনি তৈরি হয়েছে, দুনিয়ার কেউ এটা বিশ্বাস করবে না। ছোট্ট একটা পুকুর যদি নাকি খননকারী ছাড়া অস্তিত্বে আসতে না পারে, তাহলে বিশাল সমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর যার কোনো কূল কিনারা নেই, বিশাল বিশাল নদী, এগুলো আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দাবি করেনি যেগুলো আমি খনন করেছি, এরকম দাবিদার আজ পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে ছোট্ট একটা পুকুর যদি নাকি খননকারী ছাড়া অস্তিত্বে আসতে না পারে, তাহলে বিশাল বিশাল সাগর একজন খননকারী অবশ্যই আসবে। সাধারণ একটা ছাদ মনে করেন, ঘরের চাল, এটা যদি নাকি আমরা দেখি, আর কেউ যদি বলে এ চালটা এ ছাদটা এমনি এমনি তৈরি হয়েছে, এটা কেউ নির্মাণ করিনি, তাহলে দুনিয়ার কেউ এটা বিশ্বাস করবে না, কোন নাস্তিক এটাকে মেনে নেবে না। তাহলে সামান্য একটা চাল, সামান্য একটা ছাদ, এর যদি নাকি একজন নির্মাতা থাকা জরুরি হয়, তাহলে এই বিশাল আসমান যার কোনো কূল কিনারা নেই, দুনিয়ার যে প্রান্তেই যায় না কেন সেখানে আকাশ আছে, আকাশের কোনো শেষ আমরা পাই না, এত বিশাল আসমানের কি কোনো স্রষ্টা থাকবে না? অবশ্যই। এই জন্য এটা এমন একটি বিষয়, এমন একটা যুক্তি যেটাকে দুনিয়া কেউ অস্বীকার করতে পারে না, কোনো নাস্তিকও অস্বীকার করতে পারে না। আর এটা এমন একটা যুক্তিসঙ্গত, বিবেক সমর্থিত, সুস্থ বিবেক সমর্থিত দলিল যেটা স্বয়ং কোরআনে আল্লাহ পাক নিজেই সমর্থন করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, মানুষ তারা কি এমনি এমনি সৃষ্টি হয়েছে কোনো খালেক ছাড়া, এমনি এমনি তারা তৈরি হয়ে গেছে, নাকি আম হুমুল খালিকুন তারা নিজেদেরকে নিজেরা তৈরি করেছে? অর্থাৎ মানুষ সৃষ্টি হতে গেলে এখানে সর্বমোট তিনটি পথ থাকতে পারে, হয় তারা এমনি কোনো খালেক ছাড়া, সৃষ্টিকারী ছাড়া নিজেরাই এমনি এমনি তৈরি হয়ে গেছে, তাহলে এরকম যদি নাকি হয় এটা তো অসম্ভব, এটা সম্ভব না। আবার নিজেদেরকে নিজেরা তৈরি করবে এটাও অসম্ভব, তার কারণ নিজেদেরকে তৈরি করার আগে তো তাদের অস্তিত্বই ছিল না, তা নিজেরা আবার নিজেদেরকে তৈরি করে কিভাবে? তাহলে দুটি সম্ভাবনা অসম্ভব হয়ে গেল, বাকি একটি সম্ভাবনা আছে যে মানুষকে তৃতীয় কোনো শক্তি তৈরি করেছে। সুতরাং দুইটি যখন নাকি বাদ গেল, তাহলে তৃতীয় সম্ভাবনাটাই থেকে গেল যে মানুষের কোনো স্রষ্টা রয়েছে, সেই স্রষ্টার নামই হলো আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় নাম্বার প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কিতাব প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন, এই কিতাব নাজিল করাটা তার পক্ষ থেকে আমাদের কাছে একটা চিঠি এসেছে, এই চিঠি আসাটা একটা প্রমাণ যে আল্লাহ পাক রয়েছেন। দুনিয়াতে কেউ যদি নাকি কারো কাছে চিঠি পাঠায়, নিশ্চিতভাবে যার কাছে চিঠি পৌঁছেছে সে যদি জানে যে অমুক আমার কাছে এই চিঠিটা পাঠিয়েছে, তাহলে সে এর মাধ্যমে বিশ্বাস করবে কিনা এবং দলিল পাবে কিনা যে সে যখন চিঠি পাঠিয়েছে তাহলে সে অস্তিত্বে আছে। কেউ আপনার কাছে মোবাইল করলো দূর থেকে আমেরিকা থেকে, তাকে তো আমরা দেখছি না, কিন্তু যখন নাকি তার পক্ষ থেকে আমরা কথা শুনলাম, তখন নিশ্চিত বিশ্বাস করা যাবে যে সে বর্তমান বেঁচে আছে, অস্তিত্বে আছে সে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম একটা চিঠি আমাদের কাছে এসেছে, সেই চিঠি হল কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আমাদের নবী মারফাত আমরা পেয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করেছেন, তাহলে বোঝা গেল আল্লাহ নামে একজন অবশ্যই আছে, তা না হলে এটা সম্ভব ছিল না। অবশ্য এখানে একটা প্রশ্ন আসে যে কোরআনটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে তা আমরা বুঝবো কিভাবে, তার প্রমাণটা কি? হ্যাঁ, যদি নাকি এরও প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই প্রমাণ বর্তমান কোরআনের ভিতরে বিদ্যমান রয়েছে এবং কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। দুনিয়াতে আল্লাহ পাকের অস্তিত্বের সরাসরি প্রকাশ্য প্রমাণ হলো এই কোরআন শরীফ। এটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে তার দলিল যে এই কোরআনের মতো বাক্য কথা আর কেউ তৈরি করতে সক্ষম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে চার আয়াতের ভিতরে চারভাবে চ্যালেঞ্জ করেছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো একটা কিতাবকেও নিয়ে আসুক দুনিয়ার সমস্ত দানব মানব মিলে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক বলেন, قل لا ان اجتمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আপনি বলুন, যদি নাকি দানব এবং মানব তারা একত্রিত হয় এই ধরনের একটি কোরআন আনায়ন করার জন্য, তৈরি করার জন্য, তাহলে এই মানের কোরআন তারা আনায়ন করতে পারবে না, যদিও তারা একে অপরের সহযোগিতা করে। দুনিয়ার সকল মানুষ এবং সকল জিন আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত সকলে একযোগে মিলে সকলের বিজ্ঞান, সকলের প্রযুক্তি, সকলের সামর্থ্য সব একসাথে সমন্বিত করেও এই কোরআনের মতো কিতাব কেউ রচনা করতে পারবে না। এখানে সমগ্র কোরআনের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। দ্বিতীয় আরেক আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন, আমি ইয়াকুলুনা আফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিছলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইস্তাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তারা কি এই কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে নিজে তৈরি করেছে? আপনি বলুন, তাহলে তোমরা এর মতো দশটি সূরা তৈরি করো, তোমাদের নিজেদের পক্ষ থেকে দশটি সূরা তৈরি করো, এবং তোমরা শুধু নিজেরা তৈরি করবা তা না, বরং আল্লাহকে বাদ দিয়ে আর তোমাদের যত সহযোগী হতে পারে সকলকে তোমরা ডেকে নাও, নিয়ে তোমরা তৈরি করো। যদি তৈরি করতে পারো তাহলে তোমাদের সত্যতা প্রমাণিত হবে, যদি তোমরা সত্যবাদী হও। সূরা হুদ 13 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কোরআনের মতো কোরআন তৈরি করতে বলেননি, বরং তার থেকে আরো নিচে নেমে এসেছেন চ্যালেঞ্জের ক্ষেত্রে, মাত্র দশটি সূরা তৈরি করো। তার কারণ, যদি নাকি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তৈরি করে থাকেন, তাহলে তো তার মতো তোমরাও একজন মানুষ, তোমরাও তার মতো সাহিত্যিক, তো তোমরা নিজেদের পক্ষ থেকে এরকম একটা কিছু সূরা তৈরি করো, তাহলে বোঝা যাবে যেটা আল্লাহর পক্ষ থেকে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জের ক্ষেত্রে আরো নিচে নেমে এসেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি নাকি সন্দিহান হও আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছে, এ ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে যেটা প্রকৃত পক্ষে আল্লাহর পক্ষ থেকে আগত না, তাহলে তোমরা এর মতো একটি সূরা তৈরি করে দেখাও। আগের আয়াতে দশটির কথা বলেছিলেন, প্রথম আয়াতে সমগ্র কোরআন, দ্বিতীয় আয়াতে দশ সূরা, এ আয়াতে বলছেন যে একটি সূরা তোমরা তৈরি করে দেখাও, এবং এক্ষেত্রেও আল্লাহকে বাদ দিয়ে তোমাদের সকল সহযোগীকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও। এরপরে আল্লাহ পাক বলেছেন, ফা ইল্লাম তাফালু ওয়া লাম তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। যদি তোমরা না পারো আর কশিন কালেও তোমরা পারবে না, তাহলে আল্লাহ পাককে ভয় করো, তোমরা ওই জাহান্নামকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। সূরা বাকারা 23 এবং 24 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জকে আরো সহজ করে দিয়েছেন। সর্বশেষ আম ইয়াকুলুনা তাকাওয়ালা বাল লা ইউমিনুন ফাল ইয়াতু বিহাদীসিন মিছলি ইন কানু সাদিকিন। আল্লাহ পাক বলেন, যে তারা কি এই দাবি করে যে মুহাম্মদ এ কোরআন নিজের পক্ষ থেকে গড়েছে? বস্তুত এই কাফেররা ইমানই রাখে না, বেঈমান, বেঈমানের কারণে এরকম কথা বলে। তারা যদি নাকি তাদের এ দাবিতে সত্যবাদী হয়, তাহলে ফাল ইয়াতু বিহাদীসিন মিছলি, কোরআনের মতো কোন একটি কথা তৈরি করে দেখাক, একটি মাত্র কথা, যদি তারা সত্যবাদী হয় তাহলে সমগ্র কোরআনের প্রয়োজন নেই, দশটি সূরারও প্রয়োজন নেই, একটি সূরারও প্রয়োজন নেই। কোরআনের যে অসংখ্য আয়াত রয়েছে এর ভিতর থেকে একটি আয়াত, একটি কথা তারা তৈরি করে দেখাক। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কিন্তু এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারেনি। কোরআনের মধ্যে একটি আয়াত আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। হয়তো বলবেন যে আজ পর্যন্ত হয়তো ভাষাগত দিক দিয়ে সেরকম সক্ষম কোন আরবি ভাষাবিদ তৈরি হয়নি, কিয়ামতের আগে আগে হয়তো তৈরি হবে, সে হয়তো চ্যালেঞ্জ গ্রহণ করবে। যদি কেউ এরকম বলেন তাহলে এ ধরনের সম্ভাবনা সম্পূর্ণ অবান্তর। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মুজিজা অর্থাৎ অলৌকিক হিসেবে নাজিল করেছেন, এবং অলৌকিক কোনো কিছু দান করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য হল প্রত্যেক নবীকে এমন অলৌকিক বিষয় দান করেন যে বিষয়ে ওই নবীর উম্মতরা সব থেকে শীর্ষ যোগ্যতা অর্জন করেছে। সেই বিষয়ে তার সাথে সঙ্গতি রেখে আল্লাহ রাব্বুল আলামিন কোন মর্যাদা দান করেন, সেই মর্যাদার ভিত্তিতে তাদের সেই ক্ষমতা, তাদের সেই প্রতিভাকে পরাস্ত করে আল্লাহ রাব্বুল আলামিন নিশানা প্রকাশ করেন যে দেখো তোমরা এই ক্ষেত্রে সর্ব চূড়ান্ত যোগ্যতা অর্জন করেছ কিন্তু সেই যোগ্যতাকেও পরাস্ত করে দিল। তাহলে বোঝা গেল দুনিয়ার কোনো মানুষ আর এটার চ্যালেঞ্জ নিতে পারবে না। যেমন হযরত মূসা আলাইহিসসালাম এর যুগে জাদুকররা সব থেকে বেশি উন্নতি করেছিল জাদুবিদ্যায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাদু কোয়ালিটির একটা মুজিজা আল্লাহ পাক মূসা আলাইহিসসালামকে দান করেছিলেন। লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায় বিশাল, আবার ধরলে লাঠি হয়ে যায়। তো ওই যুগের যে সমস্ত জাদুকর যারা ছিল তারা ওই রকম জাদুর মাধ্যমে লাঠি তৈরি সাপ তৈরি করত, সাপ মতো দেখা যেত, সেই ধরনের একটা মুজিজা দান করলেন। তো ফিরাউনের সাথে যখন হযরত মূসা আলাইহিসসালামের মোকাবেলা হলো, সেই সময় ফিরাউন সমগ্র মিশরের সমস্ত দেশের যে অভিজ্ঞ জাদুকর যারা ছিল তাদেরকে একত্রিত করল, তারা সকলে একযোগে হযরত মূসা আলাইহিসসালামের মোকাবেলা করল। কিন্তু মূসা আলাইহিসসালামের এক লাঠি তাদের লক্ষ লক্ষ যে জাদুর মাধ্যমে তৈরি করা অর্থাৎ চোখ ধাঁধানো যে সমস্ত নকল সাপ রয়েছে এগুলো সব খেয়ে ফেলল। ফলে জাদুকররা ইমান গ্রহণ করল, তারা বুঝল যে এটা কোনো মানুষের ক্ষমতার ভিতরে থাকতে পারে না। জাদুবিদ্যায় দুনিয়ায় কেউ যদি থেকে থাকে তো আমরাই সর্বশীর্ষে, তো আমাদের সব কিছু একটা সাপে খেয়ে ফেললো, এটা কোনো মানুষের ক্ষমতা না, মানুষের বিষয় না, এটা এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আগত। ফলে তারা ফাউল কিয়াস সাহারাতুস সাজিদিন, তারা সিজদায় পড়ে গেল। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, বলল যে আমরা বিশ্ব প্রতিপালক আল্লাহর প্রতি ইমান আনলাম। রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের রব যে আল্লাহ তার প্রতি আমরা ইমান আনলাম। এমনি ভাবে হযরত ঈসা আলাইহিসসালাম তার যুগে চিকিৎসা বিজ্ঞান সব থেকে সমৃদ্ধি লাভ করেছিল, বড় বড় ডাক্তার ওই সময় তৈরি হয়েছিল, যার থেকে ওই সময়ের যে সমস্ত ডাক্তার যারা ছিল রোমের ভিতরে খ্রিস্টানদের ভিতরে তাদের থেকেই মূলত এই ডাক্তারি বিজ্ঞানের যে সমস্ত সায়েন্স মূলধারা সেগুলো এখন নেওয়া হয়েছে, এর আবিষ্কারক তারাই ছিল। তো হযরত ঈসা আলাইহিসসালামকে যে মর্যাদা দান করেছিলেন সেটা হল জন্মান্ধ কুষ্ঠরোগী, যে রোগ ওই সময়কার অভিজ্ঞ ডাক্তাররা সারতে পারত না, এই মর্যাদা দান করলেন যে হযরত ঈসা আলাইহিসসালাম হাত দিলেই ভালো হয়ে যায়। এরপরে সব থেকে বড় সমস্যার বিষয় যেটা সেটা হলো, কঠিন বিষয় যেটা সেটা হলো মৃত ব্যক্তিকে জীবিত করা, এটারও ক্ষমতা বলতে এই অলৌকিক বিষয় তার হাতে আল্লাহ পাক প্রকাশ করলেন। আল্লাহ পাকের হুকুমে মৃত ব্যক্তির গায়ে হাত দিলে তাকে যদি জীবিত হতে বলতেন সাথে সাথে সে জীবিত হয়ে যেত। তো এর দ্বারা বোঝা গেল যে প্রত্যেক উম্মতকে আল্লাহর পক্ষ থেকে যে নবী আল্লাহর পক্ষ থেকেই প্রেরিত তার একটা প্রমাণস্বরূপ যে মর্যাদা দান করেছেন সেটা ওই উম্মতের সব থেকে যে বিষয়ে তারা পারদর্শিতা লাভ করেছে সেই বিষয়ের সাথে সঙ্গতি রেখে মর্যাদা দান করতেন। এবার এই মর্যাদাটা তাদের সকল যোগ্যতাকে পরাস্ত করে দিত, তখন তারা বিশ্বাস করতে বাধ্য হতো, তাদের বিবেক এই সিদ্ধান্তে উপনীত হতো যে আমরা এই বিদ্যায় সর্বশীর্ষে উঠার পরেও যখন এর মোকাবেলা করতে পারলাম না তাহলে অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে আগত। ঠিক একই নিয়মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন দেওয়া হয়েছিল এই কোরআন ভাষাগত দিক দিয়ে এটা মুজিজা অলৌকিক, তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবীদের মাঝে প্রেরিত হয়েছিলেন। দুনিয়ার ভিতরে যত ভাষা আছে সবথেকে সমৃদ্ধ ভাষা হল আরবি, একটি খেজুর, এর যে বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য বারো তেরোটি শব্দ আছে, একটি ঘোড়া, একটি উট, এর বিভিন্ন স্তর বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য ষাট সত্তরটি শব্দ আছে আলাদা আলাদা ভাষাগত দিক দিয়ে। আরবি ভাষায় যত শব্দ আছে অন্য কোন ভাষায় এত শব্দ নেই। এই ভাষায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আরবরা যে সাহিত্যমান অর্জন করেছিল তা এর আগেও কোনোদিন ছিল না, আর কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নেই। তারা ছিল সব মাতৃকবি, তারা কোনো স্কুল কলেজে পড়াশোনা করেনি, কিন্তু এরপরে ভাষাগত যোগ্যতা তাদের এরকম ছিল যে তারা জন্মগতভাবেই কবি হতো। যে কোনো মর্মস্পর্শী কোনো বিষয় প্রকাশ করতে গেলে তারা কবিতার মাধ্যমে প্রকাশ করত। উকাজ, জুলমাজাল এই সমস্ত বাজারে কবিতার আসর বসত, বিভিন্ন কবিরা কবিতা আবৃত্তি করে তৈরি করে সেখানে পেশ করত। তাদের ভিতরে একজন বিচারক থাকত, সে বিচার করত যে কার কবিতা কতটা উন্নত হয়েছে। তো দুনিয়ার ভিতরে আরবি ভাষায় সব থেকে শীর্ষ সাহিত্যমান অর্জন করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফেররা। তো আল্লাহ পাক তাদের সাহিত্যমানকে পরাস্ত করতে পারে এই রকম মুজিজা দান করেছেন কুরআনের মাধ্যমে। কুরআনের মোকাবেলা তারাই করতে পারেনি। কুরআন আল্লাহ পাক আরবি ভাষায় নাযিল করেছেন, আর চ্যালেঞ্জ তাদেরকেই দান করেছেন যারা কোরআনের ভাষায় সব থেকে সমৃদ্ধি, সব থেকে যোগ্যতা, সব থেকে উচ্চ মানের সাহিত্যমান অর্জন করেছিল। কিন্তু আজ পর্যন্ত শোনা যায়নি ইতিহাস হাদিস এর সূত্রে কোথাও এরকম প্রমাণিত নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের যারা ঘোর শত্রু ছিল আবু জেহেল, আবু লাহাব, এই সমস্ত কাফেররা ভিতরেও কেউ দাবি করেনি যে আমি কোরআনের মতো কোনো কিছু তৈরি করে ফেলেছি, এরকম দাবি কেউ করেনি, কেউ করে। তারা এই চ্যালেঞ্জে অক্ষম হয়ে গেছে। সুতরাং তারা যখন পারল না সর্বশীর্ষে উঠার পরে, তাহলে কিয়ামতের আগে আবার কোন আরবিবিদ আসবে সে চ্যালেঞ্জ গ্রহণ করবে? এটা একটা কল্পনা বিলাস ছাড়ার কোনো কিছু না। তো যখন নাকি আল্লাহ রাব্ব, যখন আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম কোরআন মোকাবেলা কেউ করতে পারবে না, কোরআনের মতো কেউ তৈরি করতে পারেনি আর পারবে না, তাহলে অবশ্যই এই কোরআন কার পক্ষ থেকে হবে? আল্লাহর পক্ষ থেকে হবে। তাহলে এর মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহর পক্ষ থেকে যখন নাকি এই কোরআন আসলো, এটা প্রমাণিত হলো যেটা মাখলুকের পক্ষ থেকে না, কোনো মাখলুক এটাকে সৃষ্টি করেনি, তাহলে অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ খালেকের পক্ষ থেকে এটা এসেছে। এরপরে যখন প্রমাণিত হলো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে, তো কোরআনের ভিতরে আল্লাহ পাক নিজেই ঘোষণা দান করেছেন, তার অস্তিত্বের ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে আমি আছি, আমি সবকিছুর স্রষ্টা, তাহলে আরো আল্লাহ পাকের এই ঘোষণার ভিত্তিতেই আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক আছেন, তিনি সমগ্র মাখলুককে সৃষ্টি করেছেন, নিয়ন্ত্রণ করছেন। এখন হয়তো আপনারা একটু প্রশ্ন করবেন যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ঠিক আছে কোরআনের বিভিন্ন জায়গায় তার অস্তিত্বের, তার একত্বতার, তার উলুহিয়ার, তার প্রভুত্বর ঘোষণা দান করেছেন, কিন্তু আল্লাহ পাকের এই ঘোষণাগুলো যে ঠিক যে সত্য তা কি করে আমরা বুঝবো, তার প্রমাণটা কি? তার প্রমাণও আছে। তার প্রমাণ হল যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কথায় কোনদিন মিথ্যা বলেছেন তার কোনো প্রমাণ নেই। দুনিয়ার একটা মানুষ যদি নাকি সে সমাজের ভিতরে কোনোদিন তার মিথ্যা যদি নাকি প্রমাণিত না হয়, মানুষের সাথে তার লেনদেন আচার আচরণ চলছে কিন্তু কেউ কোনোদিন মিথ্যার কোনো প্রমাণ পাইনি, তাহলে তাকে সকলেই সত্যবাদী বিশ্বস্ত হিসেবে আখ্যায়িত করে। যেমন নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখ্যায়িত করেছিল আল আমিন বলে। তাহলে একজন মানুষ সে কয়েকটি বছর যদি নাকি মিথ্যা থেকে বিরত থাকার কারণে সে সকলের আস্থাভাজন হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অনন্তকাল পর্যন্ত, অনাদি অনন্তকাল কোনো মিথ্যা প্রমাণিত হয়নি। কোনো প্রমাণ নেই যে আল্লাহ পাক একটি কথা বলেছেন আর বাস্তবে তার বিপরীত হয়েছে, একটি ওয়াদা করেছেন সেটা ভঙ্গ করেছে, এরকম কোনো প্রমাণ নেই। উপরন্তু তাহলে এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন অবশ্যই সত্য বলেছেন। সুতরাং তিনি যখন কোরআনের ভিতরে নিজের অস্তিত্বের ঘোষণা দান করেছেন, তাহলে এই ঘোষণাও সত্য। উপরন্তু নিজের সত্যবাদিতার প্রমাণ তো আছেই, সাথে সাথে নিজের সত্যবাদিতার ঘোষণাও তিনি নিজে দান করেছেন। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, যে কথার দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন থেকে আরো বেশি সত্যবাদী আর কে হতে পারে? এরপরে তৃতীয় দলিল, আম্বিয়ায়ে কেরাম রসুলগণ, রসুলগণ দুনিয়াতে এসেছেন যুগে যুগে, তারা এই দুনিয়ার ভিতরে সব থেকে বেশি সত্যবাদী লোক ছিলেন, তাদের থেকে সত্যবাদী আর কেউ হতে পারে না। উদাহরণস্বরূপ জাহেলী যুগে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত এরকম সত্যবাদী ছিল যে দুনিয়ার মক্কার মুশরিকরা, জাহেলী যুগের লোকেরা তাকে আল আমিন খেতাবে ভূষিত করেছিল। তার কোনো অর্থবল ছিল না, কিন্তু সে বিশ্বস্ত ছিল বলেই যখন মক্কার মুশরিকরা দ্বিতাদ্বন্দ্বের ভিতরে মতবিরোধ করল কাবা ভাঙ্গার পরে, যে হাজরা আসওয়াদ তার যথাস্থানে কে রাখবে, তারা এটা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হলো যে এটা তো খুব সম্মানের বিষয়, তো এটা কারা, এই সম্মান কারা নেবে, তখন তারা মতদ্বন্দ্বে লিপ্ত হলো। লিপ্ত হলে তারা সকলে সিদ্ধান্ত করলো যে আগামীকাল ফজরের সময় সর্বপ্রথম এবং কাবা শরীফে যে সর্বপ্রথম প্রবেশ করবে সেই ফয়সালা করবে যে কারা হাজরে আসওয়াদ এটা যথাস্থানে রাখবে। তো পরের দিন সর্বপ্রথম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন, সকলে একযোগে বলে উঠল যে এই তো আলামিন এসে গেছে, বিশ্বস্ত সত্যবাদী এসে গেছে, ইনার ফয়সালার ব্যাপারে সকলে রাজি। এরকম প্রতি নবী তারা তার কওমের ভিতরে সর্বস্বীকৃত সত্যবাদী হিসেবে তারা স্বীকৃত ছিলেন। তো দুনিয়ার একজন মানুষ সে যদি নাকি কোন একটা কথা বলে মানুষ তার কথা বিশ্বাস করে, সমগ্র মানব জাতির ভিতরে অসংখ্য অগণিত রসুল যারা সমগ্র মানব জাতির ভিতরে সব থেকে সত্যবাদী, তারা এক যোগে আল্লাহ পাকের অস্তিত্বের ঘোষণা দান করেছে যে আল্লাহ পাক একজন আছেন। তাহলে তাদের সকলের কথা আমরা গ্রহণ করব কিনা, এটা গ্রহণের উপযুক্ত কিনা? যখন নাকি তারা মানুষের সাথে কোনো মিথ্যা কথা বলে না, সাধারণ মানুষ তুচ্ছ কোনো দুনিয়াবী কোনো বিষয় নিয়ে যখন নাকি মিথ্যা প্রমাণিত হয়নি, তাহলে নবুয়তি পাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কি তারা মিথ্যা বলবে নাকি? এটা কোনোদিন সম্ভব না। এজন্য বুখারী শরীফের শুরুতে ওখানে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, সে ঘটনা হিরাক্লের কাছে চিঠি পাঠিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি পাঠালে দুনিয়াতে যত রসুল এসেছেন সমস্ত রসুল আল্লাহ পাকের ব্যাপারে যে সংবাদ দান করেছেন এগুলো যে নিশ্চিত সত্য, স্বয়ং রসুলদের ভিতরেই তার দলিল রয়েছে, এটাকে আমরা কিভাবে বুঝব? তার একটা গুরুত্বপূর্ণ হাদিস এবং ঘটনা বুখারী শরীফের শুরু থেকে আপনাদের সামনে পেশ করা গেল। أخبرني عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود أن عبد الله بن عباس أخبره أن أبا سفيان بن حرب أخبره أن هرق أرسل إليه في ركب من قريش وكانوا تجارا بالشام في المدة التي كان رسول الله صلى الله عليه وسلم مادة فيها أبا سفيان وكفار قريش فأتوه وهم بإيلاء فدعاهم في مجلسه وحوله عظماء الروم ثم دعاهم ودعا ترجمانه فقال أيكم أقرب نسبا بهذا الرجل شش পর্যন্ত দীর্ঘ ঘটনা এখানে আরবিতে বর্ণিত হয়েছে, আপনাদেরকে মূল বাংলায় বিষয়টা বিশ্লেষণ করে ইনশাল্লাহ শুনাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আবু সুফিয়ান বিন হারব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় দুশমন ছিল মক্কার একজন লিডার, হিরাকল তার কাছে খবর পাঠালো যে তুমি তোমার যে সমস্ত কুরাইশ বন্ধুরা রয়েছে তাদেরকে নিয়ে আসো, আমার কাছে আসো তাদেরকে নিয়ে। তারা ছিল শামে ব্যবসায় রত। এটা ওই সময়ের কথা কথা যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান এবং কুফারে কুরাইশের সাথে সন্ধি করেছিল, অর্থাৎ হুদাইবিয়ার যে সন্ধি হয়েছিল হুদাইবিয়ার পরে সেই সন্ধির সময়। তো তারা সকলে আসলো, তখন হিরাকল এবং তার যে সমস্ত সাথী যারা ছিল তারা শামের ইলা নামক স্থানে ছিল। তো হিরাকল বাদশাহ অর্থাৎ রোম সম্রাট তাদেরকে ডাকলো মজলিসে, রাস দরবারে ডাকলো। তখন হিরাকলের পাশে রোম দেশের সাম্রাজ্যের যে সমস্ত রাজ পরিষদ যারা ছিল তারা উপস্থিত ছিল। তাদেরকে আবু সুফিয়ানকে ডাকলো, সাথে সাথে হিরাক তার যে দোবাসী ছিল দোবাসীকেও ডাকলো। ডাকার পরে হিরাক বলল যে তোমাদের ভিতরে এই যে ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজেকে নবী হিসেবে দাবি করে তার সবথেকে ঘনিষ্ঠ ব্যক্তি কে? তা আবু সুফিয়ান বলল যে আমি তার সবথেকে বেশি ঘনিষ্ঠ। এরপরে হিরাক বলল ঠিক আছে তাহলে এই লোকটাকে অর্থাৎ আবু সুফিয়ানকে আমার কাছাকাছি নিয়ে আসো এবং এর যে সমস্ত সাথীরা আছে তাদেরকেও কাছাকাছি নিয়ে আসো। সকলকে কাছাকাছি এনে হিরাক সাথীদেরকে তার পিঠের কাছে রাখলো, অর্থাৎ আবু সুফিয়ানের পিঠের কাছে দাঁড়িয়ে দিল। আবু সুফিয়ান হলো সকলের সামনে, হিরাকলের সামনে। এরপরে তার যে দোবাসী আছে দোবাসীকে বলল যে দোবাসী তুমি তাদেরকে বলো অর্থাৎ আবু সুফিয়ান এবং তার সাথীদেরকে বলো যে আমি এই ব্যক্তিকে অর্থাৎ আবু সুফিয়ানকে এই যে নবীর দাবিদার নবুয়াতির দাবিদার তার ব্যাপারে জিজ্ঞাসা করব। কি বলল দোবাসীকে? বলল যে এই আবু সুফিয়ানকে অর্থাৎ এই আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করব নবীর দাবিদারের ব্যাপারে। এখন সে যদি আমাকে মিথ্যা বলে তাহলে তার আবু সুফিয়ানের যে সমস্ত সাথী যারা আছে তাদেরকে বলে দাও তারা যেন একে মিথ্যা প্রতিপন্ন করে, অর্থাৎ তারা যেন হুঁশিয়ার করে দেয় যে আবু সুফিয়ান এবার মিথ্যা বলল। আবু সুফিয়ান বলে যে আল্লাহর কসম যদি নাকি আমার এই লজ্জা না হতো যে আমি মিথ্যা বললে ধরা পড়ে যাব, আমার সাথীরা বলে দেবে যে মিথ্যা বলিছে, তাহলে আমি অবশ্যই নবীর ব্যাপারে মিথ্যা বলতাম। কিন্তু বাদশাহ তো এমন একটা ব্যবস্থা নিয়েছে আর মিথ্যা বলার কোনো সুযোগ নেই। তো বাদশাহ সে সর্বপ্রথম জিজ্ঞাসা করল আবু সুফিয়ানকে যে তোমার এই যে ব্যক্তি মুহাম্মাদের নবুয়াতের দাবিদার তার নসব তোমাদের মধ্যে কেমন? বলতো হুয়া ফিনা দুনা সাবিন। আবু সুফিয়ান বলছে যে আমি বললাম সে আমাদের ভিতরে খুব বেশি বংশীয় লোক। ক্বালা ফাহাল ক্বালা হাযাল ক্বাওলা মিনকুম আহাদুন কাত্তু ক্বাবলাহু। হিরাক বলছে যে আচ্ছা সে যে এই নবুয়াতির দাবি করেছে এই দাবি কি এর আগে কেউ করেছে? কুলতুলা। আবু সুফিয়ান বলছে আমি বললাম যে না। ক্বালা ফাহাল কানা মিন আবাইহি মিন মালিকিন। হিরাক জিজ্ঞাসা করল আবু সুফিয়ানকে এই যে নবুয়াতির দাবিদার তার আগে কি তার পিতামহদের ভিতরে কোনো বাচ্চা ছিল? আবু সুফিয়ান বলল যে আমি বললাম না। قال فاشراف الناس اتبعوه ام ضعفاؤهم। হিরাকল এরপরে প্রশ্ন করল যে আচ্ছা এই যে নবুয়াতির দাবিদার সমাজের উচ্চমানের সম্ভ্রান্ত লোকেরা তার আনুগত্য করেছে নাকি দুর্বলরা আনুগত্য করেছে? আমি বললাম বরং দুর্বলরাই আনুগত্য করেছে। আবু সুফিয়ান উত্তর দিল। এরপরে বাদশাহ জিজ্ঞাসা করল আচ্ছা যারা আনুগত্য করে তারা কি কমে যাচ্ছে নাকি বাড়ছে, অর্থাৎ যারা আনুগত্য করছে তারা কি আবার দিন থেকে ফিরে যাচ্ছে নাকি তারা অটল থাকছে এবং আরো নতুন লোকেরা এই দিন গ্রহণ করছে? আমি বললাম বরং দিন দিন তারা সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। ক্বালা ফাহাল ইয়ারতাদ্দু আহাদু মিনহু সুখতাতান লিদিনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি? কুলতুলা। বাদশাহের পরে বললেন আচ্ছা যারা দিনের ভিতরে প্রবেশ করছে তারা কি দিনের পরে আবার কোনো সময় অসন্তুষ্ট হয়ে বেদিন হয়ে যাচ্ছে নাকি? আমি বললাম লা না। قال فهل كنتم تتهمونه بالكذب قبل ان يقول ما قال। এরপরে বাচ্চা জিজ্ঞাসা করলো, এই বিষয়টাই গুরুত্বপূর্ণ এখানে, যেটা বিশেষভাবে আমি দেখাতে চাই, যে বাচ্চা জিজ্ঞাসা করছে, আচ্ছা এর আগে কি তোমরা কোনো সময় মিথ্যার অভিযোগ তার উপরে ছিল যে সে মিথ্যা কথা বলে? এই নবুয়তের দাবি করার আগে, আগ পর্যন্ত তোমরা কখনো তার থেকে তোমরা মিথ্যা পেয়েছো? কুলতুলা, আমি বললাম না। কলা ফাল ইয়াকদিরু, কুলতুলা, আচ্ছা সে কি বিশ্বাসভঙ্গ করে, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করে, চুক্তি করে কি সে বিশ্বাসঘাতকতা করে? ওয়ানাহনু মিনহু ফি মুদ্দাতিন লা নাদরি মা হুয়া ফাইলুন ফিহা। এখন আবু সুফিয়ান বলে যে না, এ পর্যন্ত সে বিশ্বাসঘাতকতা কোনোদিন করেনি, তবে এখন তার সাথে একটা চুক্তি চলছে আমাদের সাথে, অস্ত্র বিরতি, যুদ্ধবিরতির একটা চুক্তি আছে। এখন এইটাই বিশ্বাসঘাতকতা করে কি না করে এটা আমার বলতে পারছি না। আবু সুফিয়ান বলছে যে সে যতগুলো প্রশ্ন করেছে কোনোটাই তো মিথ্যা বলতে পারলাম না, আমি তো মোটামুটি একটা সম্ভাবনা এর ভিতরে ঢুকাই দিতে পারলাম এই কথার উত্তরে। এরপরে জিজ্ঞাসা করলো যে ফাহাল কাতাল তুমুহ, বলতো না, আচ্ছা তোমরা কি তাদের তার সাথে যুদ্ধ করেছো? আমি বললাম হা। কলা ফাঁকাই ফাঁকা না কিতা লুকুম ইয়া, তো যুদ্ধের ফলাফল কি হলো? কুলতো আল হারবু বাইনানা বাইনাহু সিজাল, আমি বললাম যে যুদ্ধের ফলাফল কোনো সময় আমার পক্ষে আমাদের পক্ষে আসে, কোনো সময় তার পক্ষে যায়। ইয়ানা আলো মিন্না বানানা আলো মিনহু। কলা মাদা ইয়ামুরুকুম, বাচ্চা জিজ্ঞাসা করলো যে আচ্ছা সে নবী তোমাদেরকে কি নির্দেশ দেয়? কুলতো ইয়াকুল উবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম ওয়ায়ামুরুনা বিস-সালাত ওয়াস-সিদকি ওয়াল আফাফ ওয়াস-সিলাহ। আবু সুফিয়ান বলল যে তারা আমাদেরকে নির্দেশ দেয় তোমরা এক লা শরীক আল্লাহ পাকের ইবাদত করো, তার সাথে কোনো কিছুর শরিক করো না, এবং তোমাদের বাপ দাদারা যা যা বলতো শিরিক কুফরি এগুলো ছেড়ে দাও। তিনি আমাদেরকে সালাত, সত্যবাদিতা এবং সততা, আত্মীয়তা, সম্পর্ক রক্ষা করা এগুলো নিজে দান করেন। এগুলো সব প্রশ্ন করল প্রথমে বাচ্চা। এরপরে বাচ্চা বলছে ফাকাল আলী তরজুমান, বাচ্চা এবার দুভাষীকে বলল কুল্লাহু সালতুকা আন নাসাবি فذكرت انه فيكم ذو نسب وكذلك الرسل تبعث في نسب قومها। দুভাষীকে বলল তুমি এই লোককে বলো যে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি এই নবীর বংশের ব্যাপারে, তুমি উত্তর দিলে যে সে বংশীয় লোক, তো বস্তুত রসুলগণ এরকম বংশীয়ই হয়ে থাকে, অর্থাৎ এটা তার নবুয়াতের সত্যতার প্রমাণ। ওয়াসআলতু কাহাল ক্বালা আহাদুম মিনহুম হাযাল ক্বাউল ফযাকারতা আল্লাহ কুলতু লাউ কানা আহাদুন ক্বালা হাযাল ক্বাউল ক্বাবলাহু লাকুলতু রাজুলুন ইয়াতাসি বিক্বাউলিন ক্বীলা ক্বাবলাহু। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে এই ব্যক্তি যে দাবি করেছে এই দাবি এর আগেও কি কেউ করেছে নাকি তার বংশের ভিতর থেকে? তা তুমি বললে যে না, এরকম দাবি আর কেউ করেনি। তো আমি এই জিজ্ঞাসা এই জন্য করেছি যে যদি তুমি উত্তরে বলতে যে না, এরকম দাবি তার বংশে আরো কেউ করেছে, তাহলে বলতাম যে তার বাপ দাদার ভিতরে এরকম দাবি করেছে, সেও সেই আনুগত্য করছে, তার অনুসরণ করছে। এরপরে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তার পিতামাতা বাপ দাদার ভিতরে কেউ কি বাচ্চা ছিল? তুমি উত্তরে বললে যে না। তো এই প্রশ্ন এই জন্য করলাম, যদি তুমি উত্তরে বলতে যে হ্যাঁ তার বাপদাদার ভিতরে বাচ্চা ছিল, তাহলে আমি এইটা মনে করি নিতাম যে নবুয়াতির দাবির মাধ্যমে সে তার বাপদাদার বাচ্চাই উদ্ধার করতে যাচ্ছে। কিন্তু তুমি উত্তর দিলে কি বাপদাদার ভিতরে কোনো বাচ্চাও ছিল না, এটাও নবুয়াতির আলামত। এরপরে তোমাকে দিয়ে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি কোনোদিন তার ব্যাপারে মিথ্যার অভিজ্ঞতা আছে, মিথ্যার অভিযোগ কোনো সময় তারপরে ছিল সেই নবুয়াতের দাবি করার ব্যাপারে? তুমি উত্তর দিলে যে না, এর আগ পর্যন্ত কোনোদিন মিথ্যা বলিনি। বাচ্চা বলছে যে ফাকাদ আরিফু আন্নাহু লাম ইয়াকুন লিয়াযারাল কিযবা আলান নাস ওয়া ইয়াকযিবা আলা আল্লাহ। তাহলে আমি খুব ভালোভাবেই জানি, খুব ভালোভাবে আমি সিদ্ধান্ত নিতে পারছি যে এটা তার পক্ষে কোনোদিন সম্ভব না যে সে মানুষের ব্যাপারে মিথ্যা ছেড়ে দেবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করবে। সে মানুষের সাথে মিথ্যা বলবে না, মিথ্যা এড়িয়ে চলবে, আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে এটা কোনোদিন কালেও সম্ভব না। ওয়া সাআলতুকা আশরাফুন নাসি ইত্তাবাউহু আম দুআফাউহুম, আর আমি জিজ্ঞাসা করলাম যে সম্ভ্রান্ত গণ্যমান্য ব্যক্তি লোকেরা কি তার আনুগত্য করে নাকি দুর্বলেরা? তুমি বললে যে দুর্বলরা আনুগত্য করে। ওয়াহুম আতবাউর রসুল, এরাই প্রকৃতপক্ষে রসুলদের অনুসারী, যুগে যুগে দুর্বলরাই সর্বপ্রথম রসুলদের আনুগত্য করেছে। ওয়া সাআলতুকা আয়াযিদুন আম ইয়ানকুসুন, জিজ্ঞাসা করলাম যে তারা কি কমে যাচ্ছে নাকি বাড়ে, তুমি বললে যে তারা বাড়ছে। ওয়া কাযালিকা আমরুল ঈমান হাত্তা ইয়াতিম্মা, ঈমানের বিষয়টিও এরকম এমনকি তার নির্দিষ্ট স্তরে পৌঁছে যায়। ওয়া সাআলতুকা আয়ারতাদ্দু আহাদুন সাখতাতাল লিদিনি বাদা আন ইয়াদখুলা ফীহি ফাযাকারতা আল্লাহ, জিজ্ঞাসা করলাম যে তাদের কেউ কি দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে মুরতাদ হয়ে যায়, ধর্ম ত্যাগ করছে, তুমি বললে যে না কেউ ত্যাগ করে না। ওয়াকাযালিকাল ঈমান হাইনাতু খালিতু বাশাশাতুহুল কুলুব, আর এটাই ঈমানের বাস্তবতা, ঈমান যখন অন্তরের সাথে মিশে যায় তখন এটা থেকে বিচ্ছিন্ন হতে পারে না, কেউ এটাকে কেউ ত্যাগ করতে পারে না। ওয়া সাআলতুকা হাল ইয়াকদিরু ফাযাকারতা আল্লাহ ওয়াকাযালিকার রুসুল, জিজ্ঞাসা করলাম সে কি বিশ্বাসঘাতকতা করে, চুক্তি ভঙ্গ করে, তুমি বললে না, রসুলরা এরকমই হয়ে থাকে, তারা বিশ্বাস ভঙ্গ করে না। ওয়া সাআলতুকা বিমা ইয়ামুরুকুম ফাযাকারতা আন্নাহু ইয়ামুরুকুম আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া ওয়া ইয়ানহাকুম আন ইবাদাতিল আসান ওয়া ইয়ামুরুকুম বিস-সালাত ওয়াস-সিদকি ওয়াল আফাফ, তুমি বললে যে সে তোমাদেরকে নির্দেশ দেয়। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে সে কিসের আদেশ দেয়, তুমি উত্তরে বললে সে আদেশ দেয় আল্লাহ পাকের ইবাদত করতে, তার সাথে কোনো কিছু শরিক না করতে, মূর্তি পূজা ছেড়ে দিতে, সালাতের আদেশ দেয়, সত্যবাদিতার আদেশ দেয়, সততার আদেশ দেয়। ফা ইন কানা মা তাকুলু হাক্কান ফাসায়ামলিকু মাওদিআ কদমাইয়া হাতাইন, যদি তুমি যা বললে এগুলো যদি নাকি সত্যই হয়ে থাকে, তার ব্যাপারে যে খবর দিলে, তাহলে সে খুব তাড়াতাড়ি আমার পায়ের নিচে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু সে দখল করে নেবে। এই যে ঘটনা, এর ভিতরে বাচ্চা যারা হয় তারা বেবোধয় না, তারা সব থেকে ধীমান হয়, তারা সব থেকে বুদ্ধিমান হয়, বুদ্ধিমান না হলে দেশ চালানো যায় না। তো এই যে বাচ্চা, সে এখানে তার বেশি ওয়াজ করা লাগেনি, সরাসরি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যায়নি, কিন্তু তার যে তীক্ষ্ণ আকল ছিল তার মাধ্যমে প্রশ্ন উত্তরের ভিতর দিয়েই সে সমস্ত নিশ্চিতভাবে দলিল বের করে এনেছে যে নবুয়াতের দাবিদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্রকৃত রসুল। তো এখানে মাঝখানে যে কথাটা বললো এটাই চিন্তার বিষয় যে নবীরা মানুষের সাথে কোনোদিন মিথ্যা বলেনি, তাহলে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে পারে না, তাহলে সমস্ত নবী একযোগে যখন নাকি আল্লাহ পাকের ব্যাপারে একমত যে তিনি আছেন, তাহলে এটাকে অবিশ্বাস করা এটা একমাত্র পাগলের পক্ষেই সম্ভব। এই সমস্ত এই যে দলিলগুলো পেশ করা হলো, প্রথমে এক নম্বর হলো যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, স্রষ্টা ছাড়া সৃষ্টি হওয়া অসম্ভব, আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জকারী কিতাব এসেছে যার মোকাবেলা কেউ করতে পারেনি, যার ফলে আমরা বুঝলাম যেটা আল্লাহর পক্ষ থেকে আগত বিধায় অবশ্যই আল্লাহ আছেন। তৃতীয়ত, সমস্ত নবীরা মানব জাতির সর্বশ্রেষ্ঠ সব থেকে সত্যবাদী নবীরা একযোগে খবর দিয়েছেন যে আল্লাহ পাক আছেন। এর দ্বারা নিশ্চিতভাবে প্রমাণিত হলো, দলিলের ভিত্তিতে প্রমাণিত হলো যে আল্লাহ পাক অবশ্যই আছেন। এর বিপরীত যারা নাস্তিক তাদের দলিল কি, তাদের দলিল হলো যে আল্লাহ পাককে দেখা যায় না, তা বিশ্বাস করবো কেন? তো এই যে আল্লাহ পাককে দেখা যায় না যার কারণে বিশ্বাস করা যাবে না, এটা কি কোনো কোনো ভিত্তি আছে? দুনিয়ার ভিতরে এরকম বহু জিনিস আছে যা আমরা দেখি না, আমরা আমেরিকা কয়েকজনে দেখেছি, বাংলাদেশের এক নাস্তিক হয়তো সে রাশিয়া কোনোদিন যায়নি, তার যে কেন্দ্র নাস্তিকবাদের কেন্দ্র রাশিয়া, রাশিয়ায় কোনোদিন যায়নি, কিন্তু এর পরেও সে রাশিয়া বলে একটা দেশ আছে, এটা কি সে অস্বীকার করে নাকি? অস্বীকার করে না। কেন? যে রাশিয়া যে একটা দেশ আছে দুনিয়ায়, এটা প্রমাণিত হওয়ার জন্য ওই যে দেখার কোনো প্রয়োজন নেই, যে পরিমাণ শোনা গেছে তার ব্যাপারে খবর খবর পাওয়া গেছে তা এরপরে আর লাগে না। তাহলে এর দ্বারা বোঝা গেল যে যে কোনো জিনিস দেখা না গেলেই সেটাকে অস্বীকার করা, এটা একটা বিভ্রান্তিমূলক কথা, এর কোনো ভিত্তি নেই। এজন্য নাস্তিক্যবাদের যে প্রমাণ এটা কোনো ভিত্তি নেই, পক্ষান্তরে আল্লাহ পাক যে আছেন এটা সুপ্রতিষ্ঠিত। এজন্য আমরা কোনো নাস্তিকের খপ্পরে পড়লে তাকে ইনশাআল্লাহ আমরা উত্তর দিতে পারব, এবং আল্লাহ পাক যে আছেন এটা আজ থেকে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল এবং এর মজবুত প্রমাণ আমরা পেয়ে গেলাম। তো আল্লাহ পাক যখন আল্লাহ পাক যে অস্তিত্ব আছেন এটা যখন আমরা জানতে পারলাম, তো এরপরে আমাদের কর্তব্য হবে যে আল্লাহ পাক যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কেন আমাদেরকে সৃষ্টি করলেন, তিনি আমাদেরকে থেকে কি চান, এ দুনিয়া আমাদের কি করণীয় কর্তব্য, এ ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশনা আমাদের প্রতি কি, এ সম্পর্কে জানা এবং সেটাকে আমল নেওয়া, এর ভিতর দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করে ইনশাল্লাহ আখিরাতের অনন্তকালে আমরা সফল হতে পারব। আল্লাহ পাক এ সম্পর্কে ইনশাল্লাহ সামনে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমানের ব্যাপারে দৃঢ় থেকে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।